الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد آج کے حجر بدھان کے سامنے رکھے جہتو حج نکٹ بڑتی اور ہمارے سامنے جارا اپستھت بشیر بگی حج سمپادن کری یہ بسر انشاءاللہ اللہ پاک اپنا در شکل حج সকল কে নিয়মতান্ত্রিক হজ সম্পাদনের তৌফিক দান করুন আর আমাকে আপনাদের সাথে সামিল রাখুন আমিন। তো এই জন্য আমার উস্তাদ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ মজমুউ ফাতাওয়া তার ফতোয়ার কিতাব 29 খণ্ড আমার কাছে আছে। 23 নম্বর খণ্ড থেকে আমি হজ সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে পেশ করছি। এখানে 23 নম্বর খণ্ডের 1032 নম্বর প্রশ্ন, সুইলা ফযিলাতু শেখ রাহিমাহুল্লাহ মাতা ইহরিমুল হাজ লিল হজ ফি ইয়াউমিত তারবিয়াতি ওয়া মিন আইনা ইয়াকুন। হাজি বা হজ আদায়কারী ব্যক্তি তারবিয়ার দিন কখন হজের নিয়ত করবেন, এহরাম বাঁধবেন তারবিয়ার দিন? আর তারবিয়া বলতে জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ। মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, আর আরেকটা হলো এবং কোন স্থানে এহরাম বাঁধবে, কোন সময়ে বাঁধবে আর কোন স্তরে বাঁধবে বলছেন জবাব। فأجاب فضيلته رحمه الله بقوله يحرم للحج في يوم التروية وهو اليوم الثامن من شهر ذي الحجة। তারবিয়ার দিন অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ হাজি নিয়ত করবেন, হজের ইহরাম বাঁধবেন। এহরাম বাঁধা বলতে নিয়ত করা, আর এর সাথে সাথে তো আমরা এহরামের কাপড়ও পরি, কিন্তু আসলে কি নিয়ত। এমনি ভাবে ওয়ুহরিমু লিল হজ মিন মাকানিহি আল্লাযী হুয়া নাযিলুন ফি, হজের এহরাম ওই জায়গায় বাঁধবে, ওই জায়গায় যেখানে উনি আছেন। আপনি যদি মিনায় থাকেন মিনায়, আপনি যদি থাকেন মক্কায় তো মক্কায়, যেখানে হাজি আছে ওই জায়গায় জিলহজ মাসের 8 তারিখ সকালে প্রথম প্রহরে হজ নিয়ত করবে। আচ্ছা, এরপরে ওয়াযহাবু ইলা মিনা, মক্কা যদি থাকেন তাহলে মক্কা নিয়ত বাঁধলেন বা নিয়ত করলেন এহরাম বাঁধলেন, তারপরে যাবেন কোথায়? মিনায়। আর যারা মিনায় আছেন, এখন তো অনেক লোক আগে আগেই চলে যায় মিনায়, তো ওখানে তিনি এহরাম বাঁধবেন আর ওখানেই থাকবেন। মক্কায় যারা আছেন ওরা মক্কায় এহরাম বাঁধবেন, তারপরে মিনায় যাবেন, মিনায় গিয়ে যোহর আসর মাগরিব ইশা ফজর সালাত আদায় করবেন 5 ওয়াক্ত। বুঝতে পারছেন? যোহর আসর মাগরিব ইশা ফজর কয় হচ্ছে? 5 ওয়াক্ত। এরপরে যে প্রশ্ন, متمتع احرم بالحج يوم التروية من عرفة فهل عليه شيء؟ متمتع تمتع حج আপনারা চিনেন তমতু হজ কাকে বলে? মানে প্রথমে উমরা আদায় করা, তারপরে হালাল হয়ে যাওয়া, আর জিলহজ মাসের 8 তারিখ হজের নিয়ত করা। মাশাআল্লাহ, স্পষ্ট। এবারে প্রশ্ন হলো ওই মুতামাত হজ্জে তমতু করে আরাফায় যেহেতু ওখানে ছিল, ওখানে ছিল আর ওখানে কি করেছে? নিয়ত করেছে। তো এই অবস্থায় তার উপর কি কোনো কিছু আরোপ হবে? মানে হয়তো তার অর্থ তাকে দমদম দিতে হবে কি? এটা হলো তার অর্থ। তিনি বলেছেন শেখ রাহিমাহুল্লাহ, লা শাই আলাই, তার উপর কিছু আরোপ হবে না। কারণ لان الاحرام بالحج يجوز ان يكون من الحرام ومن الحل, হজের হারাম বাঁধা হারামের ভিতরেও জায়েজ, হারাম সীমানার ভিতরেও জায়েজ, হারামের বাইরেও জায়েজ। আলহামদুলিল্লাহ, স্পষ্ট কিনা? তাই যেখানে থাকবে মুতামাত্তি হজ আদায়কারী, যেখানে থাকবে ওই জায়গায় সে কি করবে? হজের হারাম বাঁধবে। দেখেন অনেক মাসালা আছে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় প্রসিদ্ধ, এই জন্য এইসব মশলা জরুরি। দেখবেন সামনে বলছে আরেকটা প্রশ্ন, হাল ইয়ালজামুল মুহরিম ইয়াম আত-তারবিয়াহ আন ইয়াতুফা বিল বাইত আও ইয়াহরিম ফিল বাইত, যিনি ইহরাম বেঁধেছেন তার জন্য কি তারবিয়াহর দিন বাইতুল্লাহ তাওয়াফ করা জরুরি? অনেকে মনে করে যে তারবিয়াহর দিন মক্কায় আছে তো এবারে মিনায় যাবে, মিনায় যাওয়ার আগে বাইতুল্লাহ তাওয়াফ করে যেতে হবে, এরকম কেউ কেউ মনে করে। আর এমনি ভাবে অনেকে মনে করে বাইতুল্লাহই হারাম বাঁধতে হবে, অনেকে আছে কি মিজানের নিচে যান, হয়তো প্রশ্ন সামনে আসতে পারে, যেহেতু সামনে আসছে তাই পরে বলছি, গিয়েছিলেন উমরা আদায় করার পরে যারা হালাল হয়েছেন, উমরা হালাল হওয়া বুঝেছেন তো, উমরা থেকে হালাল হয়ে গেলেন, তো যারা হালাল হয়েছেন উমরা আদায় করার পর তারা ওখানেই ইহরাম বেঁধেছেন যেখানে তারা ছিলেন। ওয়ালাম ইয়ামুরহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াযহাবু ইলাল বাইত ফায়ুহরিমু মিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেননি যে তারা বাইতুল্লাহ যাবেন আর ওখানে গিয়ে ইহরাম বাঁধবেন, এরকম কোন নির্দেশ দেননি। أو أن يطوفوا قبل إحرامهم إما تدرك بولن لكي تمر إحرام بدار طور بي طواف كرو بزرين كتا تا ونه كي مونه كوري تي اسمشتو شهر جبابه ونه كي مونه كوري إحرام بدار آلي طواف كرتا تامور طواف آر يو كي مونه كوري إحرام بدتي هولي جتا ونم كاما ونه كي إحرام بدتي هولي تو شهر كي بولن يقول لا سنتنا ওই যে কাবা ওখানে আপনারা দেখতে একটা ইয়ে আছে কর্ণালা, উপর থেকে মেঘ বৃষ্টি হলে ওখান থেকে পড়ে না, ওটাকে মিজারুল কাবা বলে। কেউ কেউ মনে করে ওখানে গিয়ে এর নিচে গিয়ে ইহরাম বাঁধতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ফাহাল লিযালিকা মিন আসল, এর কোন মূল আছে কি? উত্তর, কিন্তু এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বাহ্যিক সুন্নতের বিপরীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নতের বিপরীত, আমরা যেভাবে দেখতে পাচ্ছি এই জন্য বলছেন বাহির সুন্নাহ। فالصحابة رضي الله عنهم أجمعين أحرموا من مكانهم بالأبطح، صحابة الكرام رضي الله عنهم أجمعين ترى أبطح وغسطان قريتين أبطح نمك جايقا كوي حرم الكاسي من مكر بيتريين كي أبطح وحانا ترى وغسطان قريتين تو أخان تكي ترى إحرام بديشن، الله رسول صلى الله عليه وسلم تدركي نيتش ديني، ولم يأمرهم النبي صلى الله عليه وعلى آله وسلم أن يذهبوا إلى البيت ويهربوا منه، নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাদেরকে নির্দেশ দেন যে তোমরা যেতে হবে বাইতুল্লাহ আর ওখানে গিয়ে ইহরাম বাঁধতে হবে, এরকম নির্দেশ দেননি। ওয়ালা হাদা অতএব ফাসুন্নাতু আন ইহরিমাল হাজ্জ মিনাল মাকানি আল্লাযী হুয়া ফী, সুন্নাত হলো হাজি হজ আদায়কারী ব্যক্তি ওই জায়গায় তিনি হজের নিয়ত করবেন যে জায়গায় তিনি আছেন। তাহলে আপনারা যদি মিনায় থাকেন আপনার এহরাম বাঁধবেন কোথায়? মানে হজের এহরাম, আর তার কি করবেন? কোন জায়গায়? মিনায়। আপনি আছেন মক্কা তো মক্কা বাঁধবেন, যে যেখানে আছে ওখানে বাঁধবে। আশা করি স্পষ্ট। যেতে হবে না কাবা, কেউ কেউ কাপড় এরকম নিয়ে ওখানে ওই কাবার ভিতরে তো যেতে পারবে না। আপনারা জানেন এহরামের কাপড় নিয়ে যেতে দেয় না ওরা, বাইরে রেখে দেয়। ও কি করলাম নিয়ে ওখানে বস বরাকাত তবরুক ওখানে বাঁধার চেষ্টা করে। এইসব খেলাফ সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের খেলাফ। এরপরে যে প্রশ্ন তা হলো هل يجوز للانسان ان يؤخر سفره للحج الى اليوم الثاني من ذي الحجه حجه ثم يسافر بالطائره من الرياض الى جده وباي نسك يحرم؟ কারোর জন্য কি এটা জায়েজ যে সে হজের সফর বিলম্ব করবে যিল হজ মাসের 8 তারিখ পর্যন্ত, মানে সে আগে যাচ্ছে না 8 তারিখ যাবে, তো এরকম করা কি জায়েজ? তো হজের সফরটা বিলম্ব করলো একদম 8 তারিখ পর্যন্ত, আর 8 তারিখ কি করলো? রিয়াদ থেকে জিদ্দা গেল বিমানে, তো এটা কি জায়েজ? আর আরেকটা প্রশ্ন, ওবি আই নুসুকিন ইহরিম, আর হজে তিন প্রকার, কোন প্রকার হজের সে নিয়ত করবে, কোন প্রকার হজের নিয়ত করবে? আপনারা সবাই জানেন তো হজ তিন প্রকার, তামাত্তু, ইহরাম, ইফরাদ, ঠিক না? তামাত্তু, ইহরাম, ইফরাদ, তিন হজ তিন প্রকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু ফায়দা হয়েছে? কি ফায়দা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমায়। এবারে শেখ রহমতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন এই প্রশ্নের উত্তর, ইয়াজুজু লিল ইনসানি আল্লা ইউসাফিরা লিল হজ্জ ইল্লা ফিল ইয়াউম আস-সামিন মিন যিল হিজ্জা ফিত ত্বায়রা ফা ফি হাযিহি আল হাল ইহরিম, মানুষের জন্য জায়েজ আছে 8 তারিখ হজের জন্য সফর করা। আগে জানি অনেকে আছে এখানে এখান থেকে 8 তারিখ যায়, কেউ কেউ পরে যায়। তো শেখ সাহেব বলছেন রহিমুল্লাহ যাওয়া জায়েজ 8 তারিখ, আর আপনারা তো আমরা সবাই এখান থেকে সাধারণত 6 তারিখ যাই, আর কখনো কখনো আগে আমরা 5 তারিখ দিবা তো রাত ছেড়ে যেতাম, কয়েকবার এরকম হয়েছে। আপনারা কেউ গেছেন আমার সাথে 5 তারিখ দিবা তো রাত গেছেন? আলহামদুলিল্লাহ মজুদ, জিন্দা প্রমাণ মজুদ, এক আল্লাহ কবুল ফরমায়। আচ্ছা এরপরে আর এই অবস্থায় সে এহরাম বাঁধবে, ওই যে আগে বললেন তো সে যে যাবে 8 তারিখ, কোন প্রকার হজ নিয়ত করবে? উত্তর, ইম্মা বিল হাজ্জি মুফরিদান, ইফরাদ হজ নিয়ত করবে, কিংবা কেরান হজ নিয়ত করবে। আর কেরান মানে কি? হজ আর উমরা নিয়ত একসাথে করা, তাই তো? ওয়ালাকিন্নাহু ইয়াজিবু আলাইহি ইযা কানা কদ সাফারা মিন আর-রিয়াদ আন ইহরিমা ইযা হাযা আল-মিকাত, কিন্তু এখানে বলছেন দুটি কথা উল্লেখ করেছে। এই অবস্থায় যে 8 তারিখ যাবে সে কোন প্রকার হজ করবে বলছেন? ইফরাদ হজ করবে কিংবা কেরান হজ করবে, তোমাদের কথা উল্লেখ করেননি। সময় নেই, আশা করি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, আমার তোমাদের সময় নেই, হজের দিন শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে হজের দিন শুরু, এই 8, 9, 10, 11, 12 কত বাদের পর্যন্ত থাকবেন, নাম আসছে, সবাই ইয়াদ রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাকিন্নাহু ইয়াজিবু আলাইহি ইযা কানা কদ সাফারা মিন আর-রিয়াদ আন ইহরিমা ইযা হাযা আল-মিকাত, কিন্তু যে রিয়াদ থেকে আসবে অথবা আল-গাসিম থেকে, এখানে যে প্রশ্ন করা হয়েছে এটা ইয়াদের লোক প্রশ্ন করেছে, তাই তো? আমরা তো বুঝি আল্লাহ, আমাদের ব্রেন মজুদ আলহামদুলিল্লাহ, চাই রিয়াদ চাই আল-গাসিম চাই শুনে যায় বাইরে থেকে গেছে। তো আপনি আপনার উপর ওয়াজিব যখন মিকাত বরাবর আপনি যাবেন, ওই সময় আপনাকে কি করতে হবে? হজের নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে ইফরাদ অথবা হজ উমরা কেনা, যেভাবে বলেছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ولا يجوز ان يؤخر الاحرام حتى يصل الى جده ومكه حجر নিয়ত করা বিলম্ব করা জায়েজ না, এরকম যদি না হয় বলে আমি জিদ্দায় গিয়ে নিয়ত করব, এরকম এরকম করে না, লা, কারণ জিদ্দার পূর্বেই মিকাত, মিকাত এসে যায়, এই মিকাত বরাবর যখন আসবেন তখন আপনাকে কি করতে হবে? হজের নিয়ত করতে হবে, ওখানে নেমে করবে না, আগে আগে হজের নিয়ত করবে। এই জিদ্দায় গিয়ে করবে না, আবার কি করে মক্কায় গিয়েও করবে, এই এগুলো জায়েজ না, বুঝতে পারছেন? মিকাত অতিক্রম করা, যারা হজের নিয়তে যাবে কিংবা উমরা নিয়তে যাবে, মিকাত অতিক্রম করা জায়েজ না হজের নিয়ত বা উমরা নিয়ত ছাড়া, বুঝতে পারছেন? যদি কেউ চলে যায় তাহলে কিন্তু তাকে আর ওই অবস্থায় যদি থাকে, ওই অবস্থায় হজ আদায় করে তাহলে তাকে কি করতে হবে? দম দিতে হবে, ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। كرم الله رسول صلى الله عليه وسلم رجل ذلك لأن الرسول صلى الله عليه وسلم عندما وقت الميقات قال يقول النبي كريم صلى الله عليه وسلم ميقات إذن إظهار القرآن تقول ولكن هن لهن ولمن أتى عليهن من غير أهلهن ممن يريد الحج أو العمرة جرى حاج بأمران يذكر به هي أدس جرى جبه هي شب ميقات تالي الجنة যারা এখানে আছে এদের জন্য, আর যারা এইসব মিকাত হয়ে যাবে তাদের জন্য, এইসব মিকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নির্দিষ্ট করেছেন। তো আমরা এখান থেকে যখন যাব, আমাদের মিকাত যখন আমরা যদি বাইরে যাই, আমরা তো বিমানে যাব না, যদি মদিনা হয়ে যান তাহলে কোন জায়গায়? মদিনায় বিয়ার আলী ওখানে মজুদ, ওখানে নিয়ত করবেন। আর যদি যান তায়েফ হয়ে, যারা তায়েফ হয়ে যাবে ওদের ওই মিকাত হবে বুঝলেন? যারা আমাদের সাথে যাবেন, জানি না এইবার কোন পথে যাবে, যে যে গ্রুপে যাবে কোন পথে যাবে এখন আমরা জানি না, কিন্তু সাধারণত আমরা মদিনা হয়ে যাই। বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ, ফাল ওয়াজিব আলা সাইল আন ইহরিমা ইযা হাযা আল মিকাত, যিনি প্রশ্ন করেছেন তার জবাব তো বলছেন, বলছেন প্রশ্নকারীর জন্য ওয়াজিব হলো তিনি যখন মিকাতের সমান হবেন তখন ইহরাম বাঁধবেন, ওহিনাইদিন ইয়াগতাসিলু ফি বাইতিহি ক্বাবলা আন ইয়ারকাবা আত-ত্বায়রা, এই অবস্থায় যেহেতু তিনি বলেছেন আমি বিমানে যাব, তো বিমানে ছড়ার আগে তার জন্য জরুরি হলো সুন্নতের উপর আমল করার জন্য উচিত হলো যে তিনি কি করবেন, তার ঘরেই গোসল করবেন, কারণ গোসল জায়গা নেই। ওয়ালবাস সিয়াব আল-ইহরাম ইম্মা ফি বাইতিহি আও ফি আত-ত্বায়রা, কাপড় ইহরামের কাপড় পরবেন তার বাড়িতে অথবা বিমানে, বাড়িতে কিংবা বিমানে আগেভাগেই রেডি থাকতে হবে, কারণ আপনার বিমান তো দ্রুত চলে, আপনার বিমান ওখানে মিকাতে যাওয়ার পর আমি এখান হবে নাকি এখানের কাপড় পরবো হবে না, তাই এখানের কাপড় আগেভাগে পরতে হবে, আগেভাগে পরে রেডি, বিমানে উঠার আগে পরে নেওয়া উচিত, কারণ ওই বিমানে উঠার পর যদি বাই চান্স এরকম হয় তাহলে তাড়াতাড়ি পরে দেবে, এরকম করে কেউ কেউ। তারপরে ফাইদা হাযাল মিকাত ফাইন্নাহু ইউলাব্বি বিমা আরাদা মিন নুসুক ওয়ালা ইয়াজুজু লাহু আন ইউখিরাহু ইলা জিদ্দা ওয়া মক্কা, যখন মিকাতের সমান হবে, কারণ বিমান কর্তৃপক্ষ করা বলে দেয়, বিমানওয়ালারা বলে দেয় না এখন মিকাত আর মাত্র দুই মিনিট বাকি, তো আপনি দুই মিনিট বাকি এক মিনিট বাকি আগেই করে নেন, একদম সমান হলে আপনি করবেন না, এক মিনিট লিমিট আগে নিয়ত করে নেবেন, বুঝতে পারছেন? আরো হয় পার হয়ে সে তার নিয়ত অনুযায়ী, সে আগে বলেছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি 8 তারিখ যায় তাহলে হাজি এফরাদে নিয়ত করবে কিংবা কেরানে নিয়ত করবে, দুইটা থেকে একটা, যেটা সে যার ইচ্ছা করেছে, যে হজের ইচ্ছা করেছে ওইটা সে করবে। আবার বলছেন যে জিদ্দা বা মক্কায় গিয়ে নিয়ত বাঁধবে বা এহরাম বাঁধবে এর নিয়ত করে এরকম করা তার জন্য জায়েজ না। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছে, স্পষ্ট আস্তে আস্তে বললাম বুঝে পারছেন। এরপরে যে মশালা আরেকটি বলছেন, আরেকটা প্রশ্ন, رجل أدى فريضة الحج متمتعا ودخل مكة في اليوم السابع وأدى العمرة، وعندما أراد أن يذهب إلى منى في اليوم الثامن لم يخلع ثياب الإحرام ولكنه نوى الحج، فما الحكم في ذلك؟ এরকম অনেকে প্রশ্ন করে থাকে। যেমন এক ব্যক্তি হজের তমত্তু নিয়তে গেছে, 7 তারিখ মক্কায় গেছে, ওখানে গিয়ে উমরা আদায় করেছে, কত তারিখ? 7 তারিখ। আর যখন মিনা যাওয়ার ইচ্ছা করলো 8 তারিখ, তখন কি করলো? হজের নিয়ত করলো, কিন্তু আগে যে এহরামের যে কাপড় পরনে ছিল ওইটি তার পরনে রয়ে গেছে, এরকম হয়? মানে 7 তারিখ গেছে, এহরামের কাপড় আর খুলিনি উমরা করার পরে, সময় নাই তো, বুঝলেন? 7 তারিখ তারপর 8 তারিখ সময় নাই, বলছি এই অবস্থায় থাকি, এইটা কি ছিল? কাপড় পরনে ছিল, আর কি করেছে? এই অবস্থায় ছিল, 8 তারিখ সকালে হজের নিয়ত করেছে, তো তার নিয়ত তো আগে তো হালাল হয়ে গেছে। এটা কোনো জরুরি না, শেখ সাহেব বলবেন রহমতুল্লাহ, এই জরুরি না যে হামের কাপড় খোলা জরুরি না, তো সেই কি করেছে? হারামের কাপড় পরনে ছিল আর 8 তারিখ নিয়ত করেছে, এই অবস্থায় কি কোনো অসুবিধা আছে নাকি? শেখ সাহেব বলছে লা হারাজ আলাই, এতে কোনো অসুবিধা নাই, লিআন্নাল ইবরাতা বিআফআলিল উমরা, উমরার কাজ হচ্ছে আসো, এখানে যা হবে উমরার কাজের উপর নির্ভরতা, অবলম্বন নির্ভরতা, এখানে এটা নয় কাপড়ের সাথে কোনো সম্পর্ক নেই, কিসের সাথে সম্পর্ক? উমরার কাজের সাথে সম্পর্ক। فاذا طاف وسعى وقصر فقد حل, মানুষ যখন তওয়াফ করলো, সোফা মারওয়া সাই করলো আর চুল ছোট করলো, সে হালাল হয়ে গেছে, ঠিক কি না? কাপড় খোলা কিন্তু জরুরি না, সওয়াবুন খালা থিয়াব আল ইহরাম ولبس الثياب المعتاده او بقي بثياب الاحرام, চাই তার ইহরামের কাপড় খুলুক কিংবা না খুলুক, সে উমরার কাজ করে নিয়েছে, সব খালাস, সে হালাল হয়ে গেছে। তারপরে বলছেন لكن كونه يخلع ثياب الاحرام ويلبس ثياب المعتاده احسن, কিন্তু এটা ভালো, এটা ভালো যে সে তার উমরার কাজ শেষ হয়ে গেছে, উমরার কাজ শেষ হওয়ার পর সে কাপড় খুলে দিবে, এটা উত্তম, এর মধ্যে তো সন্দেহ নেই, এটা উত্তম, কিন্তু এটা কোনো জরুরি না যে কাপড় চেঞ্জ করতেই হবে বা আরে স্বাভাবিক কাপড় পরিধান করতে হবে, এটা জরুরি না, এটা তার ইচ্ছা। لانه اظهر في التحلل فاذا كان يوم الترويه احرم بالحج, তাই কাপড় খুলে না স্বাভাবিক কাপড় পরে পরা এটা উত্তম, কারণ এটা এর দ্বারা বোঝা যায় যে সে কি হয়েছে, হালাল হয়েছে বাহ্যিক। আর যদি আপনার আপনার কাপড় যদি এরকম থাকে, এখানের কাপড় পরনে, তাহলে স্পষ্ট হয় না এটা, হ্যাঁ মানুষ বুঝে যায় না, কিন্তু এটা কিন্তু জরুরি না, শেষ সাহেব বলছেন রহমতুল্লাহ এটা জরুরি না। ও খরাজ আমি মান নাস ইলা মিনা ফাইযা কানা ইয়াউম তারউইয়া আহরাম বিল হজ ও খরাজ মান নাস ইলা মিনা ওয়া ইন কানা ফি মিনা ফা আহরাম আল হজ মিন মিনা, এবারে সবাই কাপড় পরিধান করলো, এটা উত্তম উমরা শেষ করার পর, কিন্তু যদি উমরা শেষ করার পর স্বাভাবিক কাপড় পরিধান না করে ওই কাপড়ই থাকে আর 8 তারিখ উমরা নিয়ত হজে নিয়ত করে, উমরা তো শেষ হজে নিয়ত করে, এতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এই হোক এক একটি প্রশ্ন, প্রশ্নের উত্তর আমরা এখান থেকে জানতে পারলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে ধারাবাহিক প্রত্যেক প্রতিদর্শী এখান থেকে এরকম কিছু আলোচনা হবে যেগুলো আমাদের জন্য জানা জরুরি। আল্লাহ আমাদের সকলকে তার দিন দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ এবছর যা হজে যাওয়ার ইচ্ছা করেছেন, হজ আদায়ের ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন, আল্লাহ তাদের সকলকে হজ আদায়ের সুন্দরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ সম্পাদন করার তৌফিক দান করো। আর সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি হজ কবুল মঞ্জুর, আল্লাহ যেসব হাজিরা আসবেন আর এসেছেন সবাইকে তুমি নিরাপদ অবস্থায় রাখো, ভালো অবস্থায় রাখো, আর আমাদের সকলকে ভালো অবস্থায় রাখো। সারা দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, মুসলমানদের জানমালের হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো, মুসলিম রাষ্ট্রপতির হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.